পুরুষের নামাজের নিয়মে আর নারীর নামাজের নিয়মে অত ব্যবধান আছে না নাই? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ধর্মেই পুরুষ নামাজ আদায় করার বিভিন্ন নিয়মে আর নারী নামাজ আদায় করার বিভিন্ন নিয়মে ব্যবধান আছে। এর মধ্যে একটা ব্যবধানের উদাহরণ দিচ্ছি, শুনুন। কোন কোন হাদিসে নামাজের নিয়ত করার পর সিনায় হাত বাঁধার কথা আছে, আর কোন কোন হাদিসে নামাজের নিয়ত করার পর নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তাহলে নামাজের হাত বাঁধার হাদিস কত প্রকার হইল? এক প্রকার হাদিস দ্বারা, এক প্রকার হাদিস দ্বারা সিনায় হাত বাঁধা প্রমাণিত, আর এক প্রকার হাদিস দ্বারা নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত। এই দুই রকমের বিধান দুই নবীর প্রচারিত ইসলাম ধর্মে, না একই নবীর প্রচারিত ইসলাম ধর্মে। এখানে এসে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সিনায় হাত বাঁধার হাদিসগুলি আমল করবে মেয়ে লোকেরা, আর নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আমল করবে পুরুষেরা। তাহলে হানাফি মজাবের সমাধানটা বুঝে থাকলে বলুন, হানাফি মজাব কোন হাদিস আমল করতে গিয়ে কোন হাদিস ছেড়ে দেয়? কোন হাদিস আমল করতে গিয়ে কোন হাদিস ছেড়ে দেয়? কোনটাই সব হাদিস আমল করার চেষ্টা করে। পক্ষান্তরে আমাদের সমাজে যারা মজহাব মানাকে অস্বীকার করে হাদিস মানার দোহাই দেয়, বলে আমরা মজহাব মানি না আমরা হাদিস মানি, বলে কি না? আমরা মজহাব মানি না আমরা হাদিস মানি। এদের নারীরাও সিনায় হাত বাঁধে, পুরুষেরাও সিনায় হাত বাঁধে। নারীরাও সিনায় হাত বাঁধে, পুরুষেরাও সিনায় হাত বাঁধে। না মানল মজহাব, না মানল হাদিস। মজহাবও মানল না, হাদিসও মানল না। এইটাকেই বাংলা প্রবাদে বলে, দুদিল বান্দা কালেমা চুর, না পায় শ্মশান না পায় গুর। দুদিল বান্দা কালেমা চুর, না পায় শ্মশান না পায় গুর। আনুষঙ্গিকভাবে কয়েকটা উদাহরণ দিলাম, আমার মূল আলোচনা এটা নয়। আমার মূল আলোচনা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ধর্মেও বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন বিধানের মধ্যে পরিবর্তন আছে। ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালামের প্রচারিত ইসলাম ধর্মে আপন মেয়েকে আপন ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল ছিল, আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম ধর্মে সেই বিধান রহিত হয়ে গেছে। পূর্ববর্তী নবীদের প্রচারিত ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হালাল ছিল, আমাদের নবীর শরীয়তে হারাম হারাম হয়ে গেছে। সুতরাং বিভিন্ন স্থানকাল পাত্রভেদে বিভিন্ন বিধি বিধানের রদ বদল রহিত এগুলি হতে পারে, কিন্তু সকল নবীর প্রচারিত ধর্মের নাম, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, মূসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম, সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্মের নাম ইসলাম। এতক্ষণে আমি দুটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একটা হল আল্লাহ ধর্ম পালনের জন্য এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, দুই নম্বর আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হল একমাত্র ইসলাম। আনুষঙ্গিকভাবে ভিন্ন ধর্মের আলোচনা এসে গেছে, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আল্লাহ পবিত্র কোরআনে তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, গ্রহণযোগ্যতার কারণে না মানবাধিকার রক্ষার কারণে। মানবাধিকার রক্ষার কারণ, পরীক্ষার হলে যেমন ভাবে ছাত্ররা ভুল লেখলেও তাদের লেখার সুযোগ দিতে হয় ছাত্র অধিকার রক্ষার কারণে, যে পরীক্ষার্থীদেরকে প্রশ্নের জবাব ভুল লেখার অধিকার দেওয়া হয়, এটা কি পাশ করবে সেই কারণে, না ছাত্রদের সেই অধিকার আছে ভুল লেখলেও লেখার সুযোগ পাওয়া? ছাত্রদের যেমন অধিকার রক্ষার কারণে তাদেরকে ভুল লিখতে দেওয়া হয় পরীক্ষার হলে, ঠিক তেমনিভাবে মানুষের একটা মানবীয় অধিকার রক্ষার কারণে পৃথিবীতে ভ্রান্ত ধর্ম পালন করতে চাইলে তাও পালন করতে দেওয়া হয়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর কাছে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মাবলম্বীদের পালিত ধর্ম গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। তাহলে স্বাধীনতা দিলেন কেন? এটাই পরীক্ষার নিয়ম। এখানে এসেই যত সব বিভ্রান্তি ছড়ানো হয়, কি বিভ্রান্তি ছড়ানো হয়? ছড়ানো হয় কথা যে দেখো লা ইকরাহ ফিদ দ্বীন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরাই স্বাধীন। এমনকি সুরায়ে কাফিরুন, আপনারা যারা পাঁচ বেলা নামাজ পড়েন আপনাদের এই সুরা মুখস্থ না থাকার কথা নয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সুরার শেষ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা। একটা মজার ঘটনা শুনুন। আমি একবার এক হিন্দু মহাজনের ঘরে মাল কিনতে কিছু সদাই কিনতে গেছিলাম। হিন্দু মহাজন আমাকে সদাইয়ের পুটলা বেঁধে দিচ্ছিল আর বাড়তে বাড়তে আমাকে বলতেছিল, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি বললাম, কি জিজ্ঞেস করতে চান? বলে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? হিন্দু মহাজন আমারে জিজ্ঞেস করে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি। একটা হিন্দু কোরআন শরীফের আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আয়াত শিখল কোথ থেকে? আমাদের সমাজে ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে কিছু মুসলমান আছে, এরা হিন্দু মার্কা মুসলমান। সমাজের ফাঁকে ফাঁকে কিছু মুসলমান আছে, কি মার্কা মুসলমান? হিন্দু মার্কা মুসলমান। এই হিন্দু মার্কা মুসলমানেরা তাদের দাদা হিন্দুরারে কোরআনের আয়াতগুলি শিখাইয়া দিয়ে আসে যে আমাদের কোরআনেও তোমাদের ধর্মের কথা আছে। ওই হিন্দু মার্কা মুসলমানের কাছ থেকে শিখেছে যে আমাদের কোরআনে একটা আয়াত আছে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এখন মৌলবীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করে, তার দাদার কাছ থেকে শিখছে আর আমার কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য অর্থ জিজ্ঞেস করে। আমি বললাম, ভাই এই যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটা একটা চ্যাপ্টারের শেষ কথা, তারা তো সুরা বললে বুঝবে না, সুরা সুরা বুঝবে? বললাম, একটা চ্যাপ্টার, পূর্ণাঙ্গ একটা চ্যাপ্টার আছে কোরআনে, এই চ্যাপ্টারের শেষ কথাটা হইল লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। প্রথম কথা না জানলে শেষ কথা জানা সম্ভব নয়, প্রথম কথা না জানলে শেষ কথা জানা সম্ভব নয়। এখন বলে তাহলে প্রথম কথাটা কি? আমি বললাম, প্রথম কথাটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন তাদের বংশের নাম ছিল কুরাইশ বংশ। কি বংশ? আপনাদেরও জানা থাকা দরকার, কোন বংশে? কুরাইশ বংশে। রাসূল যখন কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন তখন কুরাইশ বংশের লোকেরা কিসের পূজারি ছিল? মূর্তি পূজারি ছিল। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ইসলাম ধর্ম এবং মূর্তি পূজার ধর্মকে একাকার করে ফেলার জন্য একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে এসেছিল। ইসলাম ধর্মকে আর মূর্তি পূজার ধর্মকে একাকার করে ফেলার জন্য মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা উভয় ধর্মকে একাকার করে ফেলার জন্য একটা আপোষের প্রস্তাব নিয়ে এসেছিল। প্রস্তাবটা এইভাবে করেছিল যে, হে মুহাম্মদ, যেহেতু একমাত্র আল্লাহর ইবাদত না করা পর্যন্ত তুমি মানো না আর আমরাও চিরকালের জন্য মূর্তির পূজা ছাড়তে পারি না, কাজেই চলো একটা আপোষ মীমাংসা এভাবে করে নেই, আমরা সমস্ত মূর্তি পূজারীরা একাধারে একটা বৎসর পর্যন্ত তোমার সাথে মিলে এক আল্লাহর ইবাদত করব, এই এক বৎসরের ভিতরে কোনো মূর্তির পূজা করব না, আর দ্বিতীয় বৎসর তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের সাথে মিলে মূর্তির পূজা করবা, তখন কোন আল্লাহর ইবাদত করতে পারবা না। উভয় ধর্মকে একাকার করার প্রস্তাবটা বুঝতে পেরেছেন আপনারা? প্রথম বৎসর মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও তাদের মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মিলে এক আল্লাহর ইবাদত করবে, আর দ্বিতীয় বৎসর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তাদের সাথে মূর্তির পূজা করবেন। এই প্রস্তাবটা নিয়ে যখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে হাজির হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের প্রস্তাবের জবাব শিক্ষা দিয়া কুরআনের একটা পূর্ণাঙ্গ চ্যাপ্টার নাযিল করেন। সেই চ্যাপ্টারের প্রথম কথাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সমস্ত মূর্তি পূজারীদেরকে বলে দিন তোমরা খোদাদ্রোহী। সূরা কাফিরুনের প্রথম আয়াতে মূর্তি পূজারীদেরকে খোদা মান্যওয়ালা বলা হয়েছে না খোদাদ্রোহী বলা হয়েছে? তোমরা খোদাদ্রোহী। এই জন্য শেষ কথাটা বলা হয়েছে, খোদাদ্রোহীদের ধর্ম আলাদা আর খোদা মান্যওয়ালাদের ধর্ম আলাদা। এই হলো প্রথম কথার সাথে শেষ কথার মিল। তোমরা খোদাদ্রোহী, আমরা মুসলমানেরা খোদাদ্রোহী নই, তোমরা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো, আমরা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করি না। আল্লাহর সাথে কাদেরকে শরীকদার সাব্যস্ত করা হয়? মূর্তিকে, দেবতাকে শরীকদার সাব্যস্ত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদের বেশিরভাগ নবী শুধু মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়া দুনিয়াতে ইসলাম ধর্ম প্রচার করেছেন। মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগেরা মূর্তির পূজা করত, হযরত মূসা আলাইহিস সালামের যুগেরা মূর্তির পূজা করত, হযরত নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা মূর্তির পূজা করত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকেরা মূর্তির পূজা করত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে, মূসা আলাইহিস সালাম মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে, নূহ আলাইহিস সালাম মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজার অসারতা শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে। আপনারা যদি বলেন কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ মূর্তি পূজা সম্পর্কে কি বলেছেন, আমি একটু আওয়াজ দেব। কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ মূর্তি পূজা সম্পর্কে কি বলেছেন কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদি শুনতে চান তাহলে একটা ভালো একজন হাফেজ ছাত্রকে একখানা কুরআন শরীফ হাতে দিয়ে আমার পাশে বসাতে হবে, হাফেজ ছাত্র যে আমি আয়াতটা বলার সাথে সাথে কোরআন শরীফ খুলে আমাকে আয়াতটা দেখাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তন্মধ্যে এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা পূজা করো আর যে বস্তুগুলির পূজা করো, পূজা যারা করো তোমরা হলো পূজারী আর যেগুলোর পূজা করো সেগুলো হলো তোমাদের পূজনীয়। পূজারী পূজনীয় দুই ঠাকুর বুঝতে পেরেছেন, পূজারী পূজনীয়। আরেকটু কথা বাকি এর আগে বুঝে নেওয়া দরকার, না হলে আবার অনেকের কঠিন হবে। পূজা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর সাথে যে কাজ করলে এবাদত হয় সেই কাজটাই আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয়। উপাসনা আল্লাহরে করলে নাম হয় এবাদত, উপাসনা দেবতার করলে নাম হয় পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা তুলসী গাছের করলে নাম হয় পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা বট গাছের করলে নাম হয় পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা দুর্গার করলে নাম হয় পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা দরগার করলে নাম হয় পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা পীরের করলে নাম হয় পীর পূজা। উপাসনা আল্লাহর করলে নাম হয় এবাদত, উপাসনা কবরের করলে নাম হয় কবর পূজা। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহর সামনে মাথা নত করা এবাদত কিনা, এটা আল্লাহর উপাসনা। উপাসনা আল্লাহরে করলে ইসলামী পরিভাষায় নাম কি হয়? এবাদত হয়। এই মাথাটাই যদি পীরের সামনে নত করে তাহলে এবাদত না পূজা? বলুন কি পূজা? এই মাথাটাই যদি মাজারের সামনে নত করে তাহলে কি পূজা? এই মাথাটাই যদি কবরের সামনে নত করে তাহলে কি পূজা? এই মাথাটাই যদি বট গাছের সামনে নত করে তাহলে কি পূজা? এই মাথাটাই যদি তুলসী গাছের সামনে নত করে তাহলে কি পূজা? এই মাথাটাই যদি দেব দেবীর সামনে নত করে তাহলে কি পূজা? বুঝলেন কিনা এবাদত এবং পূজার পার্থক্য? অতি সুস্পষ্ট পার্থক্য। উপাসনা যদি আল্লাহকে করা হয় তখন সেইটাকেই ইসলামের পরিভাষায় এবাদত বলা হয়, আর উপাসনা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হয় সেটাকেই পূজা বলা হয়। আল্লাহর কাছে শান্তি চাইলে দোয়া করলে এবাদত, বাবার কাছে দোয়া করলে, আল্লাহকে হায়াত দেওয়ার মালিক মনে করলে এবাদত, অন্য কিছুকে হায়াত দেওয়ার মালিক মনে করলে পূজা, আল্লাহকে ফসল দেওয়ার মালিক মনে করলে এবাদত, দুর্গাকে ফসল বাড়াইয়া দিতে পারে মনে করলে পূজা, এটা কি পূজা? মাজারের বাবা ফসল দিতে পারে আমাকে মনে করলে দুর্গা পূজা না মাজার পূজা? দুর্গা আমাদের ক্ষেতে ফসল বাড়াইয়ে দিতে পারে মনে করলে এবাদত, এবাদত, এবাদত, কি পূজা? দুর্গা পূজা। চিন্তা করে দেখুন আপনারা এখনো আল্লাহর এবাদত করেন ওয়ালা রইছেন না দুর্গা পূজারি হয়েছেন? চিন্তা করে দেখুন এখন আপনারা আল্লাহর এবাদতকারী রইছেন না মূর্তি পূজারি হয়েছেন? ইদানিং কয়েকদিন যাবত সারা বাংলাদেশের যেখানেই যাই পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে যেখানে শুধু লোকেরা প্রশ্ন করে, হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদের এক অংশ মূর্তি পূজার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন? এই প্রশ্নের জ্বালা যন্ত্রণায় আর পথে ঘাটে চলতে পারতেছি না। কেবা কারা নাকি বলেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক অংশ মূর্তি পূজার জন্য অক্ষ করে দিয়েছিলেন। আমি বলি ঠিক আছে, দিয়েছিলেন কি না দিয়েছিলেন সে যাচাই করে হবে, তোমরা যদি বিশ্বাস করো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মসজিদের অর্ধেক হিন্দুদের মূর্তি পূজার জন্য অক্ষ করে দিয়েছিলেন, তাহলে তোমরা অযোধ্যার রামের মন্দিরের অর্ধেক মুসলমানদের মসজিদের জন্য অক্ষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা পূজারি আর তোমাদের যেগুলি পূজনীয়, পূজারি হইল মানুষ আর পূজনীয় হইল বস্তু, পূজনীয় হইল বস্তু। আল্লাহ বলেন তোমরা যারা পূজারি আর তোমাদের পূজনীয় বস্তুগুলি, পূজারি আর পূজনীয় উভয় পক্ষ জাহান্নামের জ্বালানো কাষ্ঠ হবে, জাহান্নামের জ্বালানি কাষ্ঠ হবে, জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে। যারা পূজা করলো আল্লাহ কোরআনে বলেন যারা পূজা করলো তারাও জাহান্নামে যাবে, যে বস্তুগুলির পূজা করলো সেই বস্তুগুলিও জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ রসুল মসজিদের অর্ধাংশ ওই জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত করার জন্য মসজিদের অংশ অক্ষ করে দিয়েছিলেন যেন একদল মানুষ জাহান্নামে যেতে পারে। কাণ্ড জ্ঞান ঠিক থাকলেও মানুষ এমন কথা বলতে পারে, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম বাইর করেন, কোন সূরার কত নম্বর আয়াত আপনাদের স্মরণ রাখা দরকার, কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা পূজা করলো আর যে বস্তুগুলির পূজা করলো উভয় পক্ষ জাহান্নামে যাবে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন সেটা আমাদের আপনাদের স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আম্বিয়া, সূরায়ে আম্বিয়া এর 98 নম্বর আয়াতে বলেন ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, হে পূজারীরা আর তোমরাও জাহান্নামের লাকড়ি হবে, আর যে বস্তুগুলির পূজা তোমরা করো সেইগুলিও জাহান্নামের লাকড়ি হবে। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত। তাহলে যে যে ইসলাম ধর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পূজারীদেরকেও জাহান্নামী বললেন, পূজনীয় বস্তুগুলিকেও জাহান্নামী বললেন, সেই ইসলামের শিক্ষা দেনেওয়ালা নবী মসজিদের অর্ধাংশ পূজার জন্য অক্ষ করে দিলেন। মাথা ঠিক থাকলে কোন কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষ এমন কথা বলতে পারে? এখন আপনি বাইর করেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সূরা ওয়াকিয়া 63 নম্বর আয়াত। এবার দেখা যাবে আমাদের ফসল কে বাড়াইয়া দেয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন, আপনাদের ক্ষেতের ফসল বর্ধিত করে দেয় কে? দুর্গা না আল্লাহ? আল্লাহ কোরআনে কি বলেন দেখুন, কোন মুসলমান বিশ্বাস করতে পারে কোন মূর্তি কোন দেব দেবী ক্ষেতের ফসল বাড়াইয়া দিতে পারে বলে কোন মুসলমান বিশ্বাস করতে পারে? এইটা যে মুসলমানের বিশ্বাস না মূর্তি পূজারীদের বিশ্বাস, দেব দেবী খেতে ফসল বাড়িয়ে দিতে পারে মুসলমানের বিশ্বাস নয় যা মূর্তি পূজারীদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরেক সূরা এবং এক নম্বর স্মরণ রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ওয়াকিয়া, কি সূরা? সূরায়ে ওয়াকিয়া এর 63 নম্বর আয়াতে বলেন, সূরায়ে ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে বলেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমাদের ফসলগুলি কি তোমরা দেখেছ? ফসলগুলির প্রতি লক্ষ্য করো। এরপরে 64 নম্বর আয়াতে বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ফসল তোমরা ফলাও না আমি আল্লাহ ফলাইয়া দিই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ওয়াকিয়ার 63 নম্বর এবং 64 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের ক্ষেতের ফসলগুলির দিকে লক্ষ্য করো, এই ফসলগুলি তোমরা ফলাও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাইয়া দেই। কাজেই আমাদের ক্ষেতে ফসল ফলাইয়া দেয় দুর্গা না আল্লাহ? তাহলে ক্ষেতে ফসল আমাদের ক্ষেতে ক্ষেতে দুর্গা ফসল ফলাইয়া দিতে পারে অথবা দুর্গা আমাদের ক্ষেতে ফসল বাড়াইয়া দিতে পারে, এই বিশ্বাস মুসলমানের না মূর্তি পূজারীর? এই বিশ্বাস করার সত্ত্বেও আর একজন মুসলমান হওয়ার দাবি করতে পারে হায়ালজ্জা থাকলে? তা তারপরে দেখুন যে দেবদেবীর পূজা মূর্তি পূজারীরা করে এই দেবদেবী কত বড় শক্তিশালী, এর বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে হজ এর 73-74 নম্বর আয়াতে বলেন, সূরায়ে হজের 73-74 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো এই দেবদেবী সন্তান দেওয়ার ক্ষমতা রাখা দূরের কথা, সুখ শান্তি দেওয়ার ক্ষমতা রাখা দূরের কথা, ফসল দেওয়ার ক্ষমতা রাখা দূরের কথা, তোমাদেরকে রোগ মুক্তি দেওয়ার ক্ষমতা রাখা দূরের কথা, দেবতার সামনে যে তোমরা খাদ্য দাও এই খাদ্য যখন মাছি খাইয়া ফেলে সেই মাছিও তাড়াইতে পারে না। এই কথাগুলি আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা হজের 73-74 নম্বর আয়াতে বলেছেন। বলুন এই দেবদেবী সংক্রান্ত আলোচনা, দেবদেবী যে অক্ষম, দেবদেবী কোনো কাজে সক্ষম নয়, দেবদেবী যে কিচ্ছু করতে পারে না, দেবদেবী যে উপাস্য হতে পারে না, এইগুলি আমি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 74 নম্বর আয়াতে 73 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান্নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, হে মানুষেরা তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু যুবাবা, তোমরা আল্লাহ ছাড়া যে সমস্ত দেবদেবীর পূজা করো এই দেবদেবী একটা মাছিও সৃষ্টি করতে পারে না। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজের 73 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো এই সমস্ত দেবদেবী একটা মাছিও সৃষ্টি করতে পারে না। যে দেবী মাছি সৃষ্টি করতে পারে না সেই দেবী আমার ক্ষেতে ফসল দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাউফাত তালিবু আল মাতলুব, ফুজারিরাও পারে না মাছি বানাইতো, ফুজনিও পারে না মাছি বানাইতো, পূজারিও পারে না একটা মাছি বানাইতে, পূজনীয় পারে না একটা মাছি বানাইতে, পূজারিও দুর্বল পূজনীয় দুর্বল, পূজারিও অক্ষম পূজনীয় অক্ষম। এবার বলুন মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ অক্ষম? এই জন্য আল্লাহ 75 নম্বর আয়াতে বলেন মা কাদারুল্লাহ হাক্ক কদরিহি ইন্নাল্লাহ লাকাবিজ্জুন আজিজ, আল্লাহরে চিনার মতো চিনতে পারেনি, আল্লাহকে চিনার মতো চিনতে পারেনি। অথচ সৃষ্টিকর্তা বলে, কি বলে? সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান সৃষ্টি করলো কোন দেবতা, জমিন সৃষ্টি করলো কোন দেবী, তারাও বলে সৃষ্টিকর্তা কোনো দেবতা নয়, সৃষ্টিকর্তা কোনো দেবী নয়, সৃষ্টিকর্তা একজনই যিনি মুসলমানের ভাষায় আল্লাহ, তাদের ভাষায় ভগবান, তাদের ভাষায় ভগবান। তাইলে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা ভগবান, সৃষ্টি করার মালিক দেবতা নয়। মাছিও পাহাড় যেমন, হাতি যেমন কোনো দেবতা সৃষ্টি করতে পারে না, মাছিও কোনো দেবতা সৃষ্টি করতে পারে না। তাহলে সৃষ্টি করার ক্ষমতা যার আছে তার সামনে মাথা নত করতে রাজি নও, যার একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা নাই তার সামনে তুমি মাথা নত করতে পারো কোন বিবেকে কোন যুক্তিতে? যে সমস্ত দেবদেবীর পূজা করা হয় এই দেবদেবীগুলি মাছি সৃষ্টি করতে পারবে দূরের কথা, তাদের ভোগ দেবীর সামনে, দেবদেবীর সামনে যে খাদ্য দেওয়া হয় এগুলির কি বলা হয়? ভোগ। তাদের ভোগ যখন মাছি খেয়ে ফেলে তখন তাদের ভোগ মাছি খাইলে মাছিও তাড়াইতে পারে না। এত বড় দুর্বল যেই দেবতা, ওই দেবতার সামনে তোমার সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ মাথাটা নত করো কোন বিবেকে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। এই কথাগুলি বলেছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? লাইয়াখলুকু যুবাবান, সূরা হজের 73-74 নম্বর আয়াত। এই কথাগুলি আমি বলতেছি দেব দেবীর আলোচনা না আল্লাহ বলতেছেন কোরআনে, এই জন্য রেফারেন্স সহ বলতেছি, নাহলে আবার এই সবার শেষে কেউ কেউ বলতে পারেন যে এই বক্তা দেব দেবী সম্পর্কে এই কথা বললো কেন, এছাড়া কি কোনো ওয়াজ ছিল না দেব দেবী সম্পর্কে? যা কিছু বলা হচ্ছে একটাও আমার কথা নয়, সবগুলি আল্লাহর পবিত্র কোরআনের কথা, সবগুলি আল্লাহর পবিত্র। যেই কোরআন বিশ্বাস করার কারণে আপনি আমি মুসলমান, যেই কোরআন বিশ্বাস করার কারণে আপনি আমি ইমানদার, সেই কোরআনে আল্লাহ ফাক রব্বুল আলামিন দেব দেবী সম্পর্কে যা কিছু বলেছেন আমি শুধু তাই অনুবাদ করে যাচ্ছি, আমার পক্ষ থেকে নূতন কোনো কথা নয়। ওয়ালা ইনসা আলতাহুম কত নম্বর? সূরা নামা এক নম্বর। যে আয়াতে আল্লাহ বলেছেন যে মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তখনও তারা কোন দেবের নাম বলবে না, কোন দেবীর নাম বলবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও আসমানের সৃষ্টিকর্তা কোন দেব দেবীকে বিশ্বাস করত না, জমিনের কোন দেব দেবীকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত না, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরাও একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা বিশ্বাস করত। এই কথাটা আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরায়ে আনকাবুতের 61 নম্বর আয়াতে বলেছেন। কোন সুরার কত নম্বর আয়াত? সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে সমস্ত দেবদেবীর পূজা করা হইত ওই সমস্ত দেবদেবীর বিবরণ দিয়া বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেবদেবীগুলি যে অসার, এদের যে কোনো ক্ষমতা নাই, এরা যে পূজা পাওয়ার যোগ্য নয়, এদের সামনে যে মাথা নত করার যোগ্য নয়, এর বিবরণ দেওয়ার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ঘটনা আপনাদের জানা আছে, বহু শুনেছেন জীবনে, আরো বহু শুনবেন। বলুন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কোন কোন কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল? দেব দেবী গুলি মাথা নত করার যোগ্য নয় বলার কারণে, আর নমরুদ তুমি খুদা হতে পারো না এই কথা বলার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এর আগে ঘটনা একটা ঘটেছিল বড় চমৎকার, বড় মজার। কি, এক সময় নমরুদের দেশে একটা মেলা হইত, ওই মেলার মধ্যে দেব দেবী গুলিকে সাজিয়ে গুছিয়ে এদেরকে সম্মান প্রদর্শন করা হইত, ওই রকম দেব দেবীকে সম্মান করার মেলায় যাত্রার সময় নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি তো দেব দেবীর মন্দ বলো, চলো আমাদের সাথে মেলায় গিয়া দেখবা দেব দেবীর কত মর্যাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেলায় গেলেন না, অজুহাত দেখাইয়া তিনি মেলার যাওয়ার থেকে বিরত রইলেন। আর ওরা মেলায় যে সমস্ত দেব দেবী নিয়ে গেল তা তো নিয়ে গেল, আর কতগুলি দেব দেবী নমরুদের রাজধানীতে মান্ডব গড়ের ভিতরে রেখে গেল। তারা যখন মেলায় চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল হাতে নিয়ে মান্ডব গড়ে ঢুকলেন, মান্ডব গড়ে ঢুকে যখন দেখলেন কয়েকটা খুদা এখনো এখানে দাঁড়ানো আছে, আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন বাল ফাআলাহু কাবীরহুম, বাল ফাআলাহু কাবীরহুম, সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত বাইন করেন, সূরা আম্বিয়া 51 নম্বর আয়াত। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলতেছেন ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়ত দান করলাম এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তার অবস্থা সম্পর্কে অবগত ছিলাম, জ্ঞাত ছিলাম। ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিল, সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন স্মরণ করো সেই দিনের ঘটনা যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আদরকে এবং তার দেশের বাসিন্দাকে জিজ্ঞেস করেছিলেন মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, যেই সমস্ত দেবদেবীকে প্রদক্ষিণ করো তোমরা এগুলির ব্যাপারটা কি? তারা জবাব দিল কালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আর কোন ব্যাপার সেপার আমরা জানি না, আমাদের বাপদাদাকে দেখছি এগুলির পূজা করতে, এই জন্য আমরা এগুলি। এই কথাটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞেস করলেন এই সমস্ত দেবদেবীর সামনে মাথা নত করো, এইগুলিকে মধ্যে রেখে প্রদক্ষিণ করো কেন, তফ করো কেন, ব্যাপারটা কি? এদের সামনে গিয়া দাঁড়াও কেন, দাঁড়িয়ে থাকো কেন, অবস্থান করো কেন, ব্যাপারটা কি? তারা জবাব দিয়েছিল 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন কালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা কিছু ব্যাপার সেপার জানি না, আমাদের বাপদাদাকে এই সমস্ত দেবদেবীর পূজা করতে দেখেছি, এই জন্য আমরা এই সমস্ত দেবদেবীর পূজা করি। বুঝে থাকলে বলুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মূর্তি পূজারীরা জেনে শুনে পূজা করত না বাপদাদার অন্ধ অনুকরণে পূজা করত? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? এর প্রতিবাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা জানো না বাপ দাদার অন্ধ অনুকরণে দেব দেবীর পূজা করো, তোমরা বাপ দাদারাও পথভ্রষ্ট তোমরাও পথভ্রষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি যখন বলল এই দেব দেবী পূজার কোন মাহাত্ম্য আমরা জানি না, আমাদের বাপ দাদাকে পূজা করতে দেখেছি এই জন্য আমরা পূজা করি, 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই কথার জবাবে বললেন তোমাদের বাপ দাদারাও ছিল পথভ্রষ্ট তোমরাও পথভ্রষ্ট। কোন সুরার কত নম্বর আয়াত? সুরায়ে আম্বিয়ার 54 নম্বর আয়াত। এরপরে 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন কালু আজিতানা বিল হাক্কি আম কুনতা মিনাল লাইবিন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মস্কারি করা শুরু করলো, বলতে লাগলো তুমি কি বাস্তব কথা বলতেছ নাকি মস্কারি করতেছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তুমি কি আমাদের কি নিয়ে তামাশা করতেছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেন কাল আবার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদেরকে নিয়ে তামাশা করতেছি না, বরং তোমাদের খোদা তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের বাপদাদাদের সৃষ্টিকর্তা আসমান জমিনের সৃষ্টিকর্তা ছাড়া আর কোন মানুষের পূজনীয় কেউ হতে পারে না। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদান তাওয়াল্লু মুদবিরিন, কাজেই এই দেবদেবী অসার, এদের কোনো ক্ষমতা নাই, মাসি বানাবে দূরের কথা, দেবদেবীরা মাসি তাড়াতেও পারে না। এই রকম দুর্বলদেরকে তোমরা যারা পূজা করো আজকে এদেরকে মজা শিক্ষা দেবো। কি বললেন হযরত ইব্রাহিম এদেরকে মজা শিক্ষা দিবেন, এই কথাটা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতে। 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তারা যখন মেলায় চলে গেল, নমরুদ যখন সঙ্গী সাথী নিয়ে মেলায় চলে গেল দেবদেবীদের পূজার মেলায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন হাতে নিয়ে ঢুকলেন মণ্ডপ ঘরে, যে কতগুলি দেবদেবী দাঁড় করানো ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেন এই এই দেব দেবীরা তোরা এইগুলি তোরা সামনে খানা আছে খাস না কেন? দেব দেবী জবাব দিতে পারে না, জবাব দিতে না পারার কারণে ইব্রাহিম ইসলামের হাতের কুরআন দিয়ে সবগুলি দেব দেবতারে ভেঙ্গে চুরমার করে বড় দেবতা দেবতাটাকে ভেঙ্গে তার ঘাড়ে কুরাল রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াতে। 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন কালু মান ফালা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, মেলা থেকে এসে নমরুদ সঙ্গী সাথী নিয়ে যখন মণ্ডপ ঘরে ঢুকলো, দেখলো সবগুলি খুদা চুরমার, একটা খুদার ঘর ভাঙ্গা, তার ঘরে আমার ঘরে আবার কুরআন লটকানো আছে, জিজ্ঞেস করলো মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের খুদাদের দুর্দশা ঘটাইলো কে? এই কথাটা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াতে। 60 নম্বর আয়াতে বলেন কালু সামিনা ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সঙ্গী সাথীরা নমরুদকে বলল আমাদের সমাজে যে একটা যুবক ছেলে আছে ইব্রাহিম করে নাম, ওই ইব্রাহিম দেবদেবীর মন্দ বলে, তবে এই দুর্ঘটনাটা আমাদের খোদাদের সাথে এই দুর্ব্যবহারটা ইব্রাহিম ছাড়া আর কেউ করেনি। কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন নমরুদের সঙ্গী সাথীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে হাজির করলো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 61 নম্বর আয়াতে কালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন নমরুদের সঙ্গী সাথীরা নমরুদকে নিয়ে ইব্রাহিমকে জিজ্ঞেস করলো এই ইব্রাহিম তুমি কি আমাদের দেব দেবীদের এই দুর্দশা করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে 63 নম্বর আয়াতে বলেন কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যদি এদের কথা বলার ক্ষমতা থাকে তাহলে তো বড়টা এখনো দাঁড়ানো আছে, ওই থেকে জিজ্ঞেস করতে পারো এই এদের গারে কুড়াল কেন, এদের সঙ্গী সাথীদের দুর্দশা কেন, এইটাকেই জিজ্ঞেস করো। তখন তারা লাজব হয়ে গেল, তারা বলল যে আমাদের খোদা তো কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা পূজনীয় সামনে মাথা নত করো যেটার যেটার সঙ্গী সাথীদেরকে ভেঙ্গে চুরমার করলে ফিরাবে দূরের কথা, ঘর ভেঙ্গে গারে কুড়াল লটকাইলে কে ভাঙলো আর কে ঘর ভাঙলো আর কে গারে কুড়াল লটকাইল, এইটুকু কথা পর্যন্ত যে বলতে পারে না তার সামনে মাথা নত করো, তোমাদের কাণ্ড জ্ঞান গেল কোথায়, তোমাদের বিবেক গেল কোথায়? এইরকম কাণ্ড জ্ঞানহীন এইরকম কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন কালু বাল ফালাহু কাবীরুহুম হাজা ফাসআলু ইন কানু ইয়ান্তিকুন। এমন কাণ্ড জ্ঞানহীন পূজা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একাংশ ছেড়ে দিয়েছিলেন। কাণ্ড জ্ঞান কি নষ্ট হইলে এইভাবেই হয়। যারা এগুলির সামনে মাথা নত করে এরা বড় কাণ্ড জ্ঞানহীন, না যারা বলে এমন কাণ্ড জ্ঞানহীন কাজ করার জন্য আল্লাহর রাসূল মসজিদের একাংশ ছেড়ে দিয়েছিলেন, তারা বড় কাণ্ড জ্ঞানহীন, তারা বড় কাণ্ড জ্ঞানহীন। যারা যারা সামনে মাথা নত করে, কেন করে তারা তো বললোই, আমরা কিছু বুঝি সুঝি না, আমাদের বাপদাদারা এমন করতে দেখেছি, তাদের অনুকরণে আমরা করি। এক পর্যায়ে একটা রেফারেন্স দেওয়া যায়, বাপদাদার অনুকরণে করে। কিন্তু এইরকম কাণ্ড জ্ঞানহীন কাজ করার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম মসজিদের একাংশ এইরকম কাণ্ড জ্ঞানহীন মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন। যারা বলতে পারে তাদের কাণ্ড জ্ঞান গেল কোথায়? কাজেই এবার আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির একটা মসজিদের আলোচনা করব। দেখব আমরা আল্লাহ রাসূল মসজিদের কোন অংশটাকে মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন, আর রাসূলের আবাসভূমি মদিনা শরীফের একটা মসজিদের আলোচনা করব। দেখব আমরা আল্লাহর রাসূল মূর্তি পূজার জন্য মসজিদ মসজিদের কোন অংশটা ছেড়ে দিয়েছিলেন। কথাগুলি বোঝার জন্য আপনাদের প্রথমেই স্মরণ রাখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি শহরটার নাম কি, আর আবাসভূমি শহরটার নাম কি। মক্কার বাসিন্দারা কোন বংশের ছিল? কুরাইশ বংশের ছিল। মক্কার বাসিন্দারা ছিল কুরাইশ বংশের। কুরাইশ বংশের লোকেরা মূর্তি পূজারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মূর্তির নিন্দা করার কারণে, মূর্তি পূজা অসার, এদের কোনো ক্ষমতা নাই, এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না, এরা তোমাদের ফসল বাড়াতে পারবে না, এরা তোমাদের সন্তান দিতে পারবে না, এরা তোমাদের জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, এই মূর্তিগুলি তোমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না, এই কথাগুলি বলার কারণে মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা একাধারে 13 বছর পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীদেরকে অমানসিক জুলুম নির্যাতন করেছিল। বলেন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্যাতন করেছিল কতদিন, কোন অপরাধে? মূর্তির সমালোচনা করার কারণে, মূর্তির সমালোচনা করার কারণে শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে তাড়িয়ে দিল। এই মূর্তি পূজারীদের বিতাড়নের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে গেলেন কোথায়, মদিনায়। মদিনায় যাওয়ার 8 বৎসর পর, মদিনায় যাওয়ার 8 বৎসর পর মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কলেমা পড়ে। সেই 8 বৎসরের দীর্ঘ ইতিহাস এখানে বলার তেমন প্রয়োজন নাই, তেমনি ভাবে বলার সময়ও নাই। শুধু এটুকু মনে রাখুন, মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিল, রাসূল মদিনায় হিজরত করে চলে যাওয়ার 8 বৎসর পর মক্কাবাসী মূর্তি পূজারীরা ইসলামের সত্যতা বুঝতে পেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। তখন আল্লাহ রাসূল মক্কা শরীফে আসলেন, কাবা শরীফের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে তারা ইসলাম গ্রহণ করার আগে মক্কার মূর্তি পূজারীরা 360টা মূর্তি কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা ইসলাম গ্রহণ করার আগে, বলুন আমার কথা বুঝে থাকলে, কতটা মূর্তি কাবা শরীফের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল? 360 মূর্তি দাঁড় করিয়ে রেখেছিল। আল্লাহ রাসূল কাবাগরের ভিতরে ঢুকলেন, সবগুলি মূর্তি কাবাগর থেকে অপসারণ করলেন, অপসারণ করে জমজম কুয়ার পানি দিয়ে ধুইয়ে সেই মসজিদে হারামকে আল্লাহ রাসূল পাক পবিত্র করলেন। যে মসজিদের এক অংশ আল্লাহ রাসূল মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন সেটা এইটাই না অন্যটা। যে মসজিদের বিবরণ আমরা পাইলাম, এই মসজিদে কি পাইলাম, যে মক্কাবাসী মূর্তি পূজারী থাকা অবস্থায় 360 মূর্তি মসজিদে হারামের ভিতরে দাঁড় করাই রাখছিল, কাবা শরীফের ভিতরে দাঁড় করাই রাখছিল। এই মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহ রসুল মক্কাবা শরীফের ভিতরে ঢুকলেন, তাদের দাঁড় করিয়ে রাখা 360টা মূর্তি কাবাগর থেকে অপসারণ করেই শেষ, না জমজম কুয়ার পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করলেন? তা আমরা তো ইসলামের ইতিহাসে পাই আল্লাহ রসুল মসজিদের এক অংশ মূর্তি পূজার জন্য ছেড়ে দেননি, বরং মসজিদকে মূর্তি মসজিদকে অপসারণ করে জমজম কুয়ার পানি দিয়ে ধুইয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদকে আল্লাহ রাসূল জমজম কুয়ার পানি দিয়ে ধুইয়েছিলেন কেন? মূর্তির সোয়া লাগার কারণে। তাহলে এই মসজিদের, তাহলে এই এই কাবাঘরের কোন অংশ আল্লাহ রাসূল মূর্তি পূজার জন্য ছাড়েননি? কাবাঘরের কোন অংশ আল্লাহ রাসূল মূর্তি পূজার জন্য ছাড়েননি? এবার আসুন, মদিনা শরীফ যাবার পরে কি হইল? মদিনা শরীফে দুই ধর্মাবলম্বী বসবাস করত, একদল হল ইহুদি আর একদল মূর্তি পূজারি। ওই আবার মূর্তি পূজারি মক্কার বাসিন্দারা ছিল কুরাইশ বংশের, এরাও ছিল মূর্তি পূজারি। মদিনার বাসিন্দা একদল ছিল ইহুদি আর একদল ছিল মূর্তি পূজারি। মদিনার ইহুদিরা মদিনার থেকে বিতাড়িত হয়ে গেল, অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর মদিনার মূর্তি পূজারীরা দুই বংশের ছিল, প্রথম এক বংশের নাম আউস বংশ আর এক বংশের নাম খাজরাজ বংশ। বলুন আমার কথা বুঝে থাকলে, আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে যে মদিনা শরীফ গেলেন, সেই মদিনা শরীফের বাসিন্দারা ইহুদি, একদল ছিল ইহুদি ধর্মাবলম্বী আর একদল ছিল কোন ধর্মাবলম্বী? মূর্তি পূজারী। মদিনার মূর্তি পূজারীরা কত বংশে বিভক্ত ছিল? দুই বংশে বিভক্ত ছিল, আউস বংশ আর খাজরাজ বংশ। আউস এবং খাজরাজ বংশের মূর্তি পূজারীরা ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে নবীকে আমন্ত্রণ করে মদিনায় নিয়ে আসলো, এবং এই আউস এবং খাজরাজ বংশের মুসলমানদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদ নির্মাণ করলেন। কোথায় ছিল সেখানকার মূর্তি পূজারী? ছিল কোথায়? রসুল মসজিদের এক অংশ মূর্তি পূজার জন্য চললেন কোথায়? সুতরাং এই কথাগুলি কি মূর্তি পূজার পক্ষে দালালি নয়? কোন লোক মুসলমান পরিচয় দিয়া, কোন লোক মুসলমান পরিচয় দিয়া যদি এমন কথা বলে যে মুহাম্মাদুর রসুলুল্লাহ মসজিদের একাংশ মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন, তাহলে ওই লোক কেমন মুসলমান? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। এবার শুনুন, আমি যে আয়াত খুতবার সাথে তেলাওয়াত করেছিলাম সেই আয়াতে আল্লাহ কি বলেন? এই আয়াতটা হইল সূরাতুল বাকারার 165, 166, 167 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. এই দীর্ঘ আয়াতটা হলো সূরাতুল বাকারার 167 নম্বর আয়াত, 166 নম্বর আয়াত। এ আয়াতে আল্লাহ বলেন, হাসরের মাঠে আল্লাহ পূজারি আর যার কথায় পূজা করল, পূজারীরা যাদের কথায় পূজারি হইল, উভয় পক্ষকে আল্লাহ হাসরের মাঠে একত্র করে দেবেন। পূজারীদেরকে আল্লাহ বলবেন, তোমরা যাদেরকে পূজা করে আমার শরীকদার সাব্যস্ত করেছিলে, নজাতের জন্য তাদের কাছে যাও, আমার কাছে তোমার তোমাদের নজাতের কোনো ব্যবস্থা নাই। তখন পূজারীরা যাদের কথায় গাইরুল্লাহর পূজা করেছিল, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করেছিল, তাদেরকে অনুসন্ধান করে হাসরের মাঠ থেকে বের করবে, বের করে বলবে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে আমাদের নজাতের কোনো ব্যবস্থা নাই, তোমাদের কথায় তো আমরা অন্য কিছুর পূজা করেছিলাম। যাদের কথায় পূজা করেছিল আর যারা পূজা করেছিল, যারা পূজা করেছিল তারা যাদের কথায় পূজা করেছিল তাদের কাছে যাবে, গিয়া বলবে যে এবার তোমরা আমাদের নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যাদের কথায় পূজা করলো তারা তখন অস্বীকার করবে, আমরা তোমাদেরকে পূজার কথা বলিনি। আসলে বলছে কিনা? আসলে বলছে। হাসরে আল্লাহ বলেন, হাসরের মাঠে বলবে আমরা বলি নাই। দুনিয়াতে বলছে কিনা? হাসরের মাঠে বলছে, স্বীকার করবে না অস্বীকার করবে? কেন অস্বীকার করবে? কারণ যাদেরকে পূজার পথ দেখাইছিল তাদেরকে রক্ষা করবে জোরের কথা, নিজেদের জান রক্ষা করতে পারবে না, নিজেদের জান রক্ষা করতে পারবে না। এই জন্য জান বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীর, হাসরের মাঠে দুনিয়াতে কোন পক করেছিল, জানা থাকা সত্ত্বেও স্মরণ থাকা সত্ত্বেও আল্লাহর শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য নিজেদের পাপের কথা অস্বীকার করবে, নিজেদের পাপের কথা অস্বীকার করবে। তাই যে সমস্ত লোকেরা পূজার পথ দেখাইছিল, এদের কাছে যখন পূজারীরা যাবে গিয়া বলবে তোমাদের কথায় আমরা পূজার পথে গিয়েছিলাম, আমাদেরকে রক্ষা করো, এরা বলবে আমরা করি না, আমরা তোমাদেরকে পূজার কথা বলিনি। আসলে বলছে কি না? হাসরের মাঠে কি বলবে? বলি নাই। হাসরের মাঠে বলবে বলি নাই, এইরকম বাটপারি করবে। আর আপনাদের কাছে হাসরের মাঠে দুনিয়ার থাকতে স্মরণ রাখুন। তখন পূজারীরা আবার ফিরে আল্লাহর কাছে যাবে, গিয়া বলবে হে আল্লাহ, লাউ আন্না লানা কাররাতান ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, হে আল্লাহ, আবার যদি নতুন একটা দুনিয়া বানাইতেন আপনি, আর সেই দুনিয়াতে যদি এই সমস্ত কর্তা ব্যক্তিদেরকে আর আমাদেরকে একসাথে বানাইতেন, তখন যদি আবার আমাদেরকে পূজার পথ দেখাইতো, তাদেরকে আজকের বাটপাড়ির বিচার ইচ্ছামত করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদের কথায় কথায় বারবার দুনিয়া বানাই না আর বারবার পাঠাই না। একবার পাঠাইলে যারা আল্লাহর ইবাদত করবে, হাজারবার পাঠাইলেও আল্লাহর ইবাদত করবে, একবার পাঠাইলে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করবে, বারবার পাঠাইলেও আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করবে। কাজেই যারা পূজা করেছ আর যাদের কথায় পূজা করেছ, উভয় দল চিরকালের জন্য জাহান্নামে যাও। যারা জাহান্নামে প্রবেশ করো, কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে। সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা পূজা করেছ চিরকালের জন্য জাহান্নামে যাও, যাদের অনুসরণ করে পূজা করেছ চিরকালের জন্য জাহান্নামে যাও। এবার আপনারা বলুন, যেই পূজার কারণে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, পূজারীদেরকেও পূজনীয়দেরকেও, সেই পূজার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পবিত্রগর মসজিদের একাংশ ছেড়ে দিতে পারেন? এবার খুতবার শেষে যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসটা পড়ি শুনুন, বলি শুনুন। আল্লাহ রাসূল বলেন আতানি আতিম মিন ইনদি রব্বি ফখায়ারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাস সাফা ফাখতারতু সাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার কাছে প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠাইছেন, দুইটা প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠাইছেন, বলে দিয়েছেন হয়তো প্রথম প্রস্তাবটা গ্রহণ করুন আর না হয় দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করুন। প্রথম প্রস্তাবটা কি? আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করতে পারেন। দ্বিতীয় প্রস্তাবটা কি? আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দুজখে যাবে, জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশের কারণে আমি আপনার জাহান্নামী গুনাহগার উম্মতকে মাফ করে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রাসূল বলেন প্রথম প্রস্তাবটা আমি গ্রহণ করি না, দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে, এই প্রস্তাব গ্রহণ করলাম না। আমার গুনাহগার উম্মত দুজখে গেলেও আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দুজখ থেকে রেহাই দিয়ে জান্নাতে পৌঁছে দেবেন, সেই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মারা যায় তারা চিরকাল জাহান্নামে থাকবে, আমি তাদের জন্য সুপারিশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। হাদিস শরীফে প্রমাণিত পরিষ্কার ভাষা হইয়া গেল যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মারা যায় তাদের জন্য নবীর শাফাআত হারাম। বিভিন্ন আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, এরা চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্তকারীরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। পরিশেষে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে কোনো লোকে যে কোনো সময় এইভাবে মূর্তি পূজার পক্ষে দালালি করতে থাকলে, ইতিহাস বিকৃত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে জঘন্যতম মিথ্যা অপবাদ দিতে থাকলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পবিত্রগর মসজিদের একাংশ এই জঘন্যতম মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন, এই রকম বিভ্রান্তি এই সমাজে ছড়াতে থাকলে, আপনাদের ঈমান রক্ষা করার জন্য আলেমদের কোনো দায় দায়িত্ব আছে? আলেমরা সেই দায় দায়িত্ব পালন করবেন আপনাদের ঈমান রক্ষার স্বার্থে, না নিজেদের কোনো স্বার্থে? নিজেদের স্বার্থে না আপনাদের ইমান রক্ষার স্বার্থে? এবার বলুন, আপনাদের এই রকম দুর্দিনে আপনাদের ইমানকে জবাই করার জন্য যখন চক্রান্ত চলে, আপনাদেরকে মূর্তি পূজারী বানাবার জন্য যখন চক্রান্ত চলে, আপনাদেরকে কৌশলে ধর্মান্তরিত করার জন্য যখন চক্রান্ত চলে, তখন যেই সমস্ত উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করে দেবেন আপনাদের ইমান রক্ষার স্বার্থে, জিজ্ঞেস করি সেই সমস্ত উলামায়ে কেরাম কোন প্রাইমারি স্কুলে উৎপাদন হয়, কোন হাই স্কুলে উৎপাদন হয়, কোন কলেজে উৎপাদন হয়, কোন ভার্সিটিতে উৎপাদন হয়, তা একমাত্র মাদ্রাসায় উৎপাদন হয়। সুতরাং এই মাদ্রাসাগুলি যতদিন টিকে থাকবে ততদিন হক্কানি উলামায়ে কেরাম টিকে থাকবেন, যতদিন হক্কানি উলামায়ে কেরাম টিকে থাকবেন ততদিন পর্যন্ত উলামায়ে কেরামের চোখে ধুলা ভরা দিয়া বাংলাদেশের 14 কোটি মুসলমানকে মূর্তি পূজারী বানানো যাবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পবিত্র কোরআনে মূর্তি পূজার আলোচনা প্রসঙ্গটা, আল্লাহর একত্ববাদের ব্যাপারটা সঠিকভাবে বুঝে এই মূর্তি পূজার থেকে নিজেদের ইমান হেফাজত করার, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন।